সালাম আলাইকুম বিয়াল মিছিল মিতে ও কাকাম ডিঙ্গে রে আবার foya gatingi foya koto konda me do dumo foya gajana foya gagam Yeah. Yeah.